السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن والله بما تعملون بصير আল্লাহ ফাকরাবুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআনুল করিম নাজিল করেছেন মানব জাতির হিদায়তের জন্য সালাত এবং সালাম নাজিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি যাকে আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআনের প্রচার প্রসারের আদেশ প্রদান করেছেন এবং তাকে এই দায়িত্ব দিয়েছেন আল্লাহ মুসাল্লি আলী আল্লাহ মুবারিক আলী আজকে তাফসীর হবে সূরা তাগাবনের এই সুরার নাম হচ্ছে সুরা আত্তাগাবুন তাগাবুন মানে হচ্ছে হার জিত গাবান থেকে উৎপত্তি এই শব্দের গাবান মানে হচ্ছে ক্ষতি হওয়া ব্যবসা বাণিজ্যে ক্ষতি হয়ে যাওয়া লস খেয়ে যাওয়াকে গাবান বলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক সাহাবী ব্যবসা করতেন তো সবসময় লস খেয়ে যেতেন ওই হাদিস রয়েছে যে ইয়া রাসূলুল্লাহ আমার ব্যবসায়ী গাবান হয়ে যায় ইন্নি লাউকবানু আমার ব্যবসায়ী গাবান হয়ে যায় অর্থাৎ লস হয়ে যায় গাবান শব্দটি এত আরবিতে ব্যবহার হয় এমনকি উর্দুতেও গাবান বলা হয় ব্যবসা বাণিজ্যের মার খেয়ে যাওয়াকে তাগাবন মানে হার জিত এই সুরার একটি আয়াতে আল্লাহ পাক কিয়ামতের দিনকে ইয়াউমুত তাগাবুন বলে আখ্যায়িত করেছেন যালিকা ইয়াউমুত তাগাবুন এই দিন হচ্ছে হার জিতের দিন কেউ হারবে কেউ জিতবে কাফের পাপিষ্ঠ গুনাহগারদের হার হবে আর মুমিন সৎকর্মশীল নেক লোকদের জিত হবে মুত্তাকি পরহেজগারদের আল্লাহদের জিত হবে এই জন্য আল্লাহ পাক কিয়ামতের একটি নাম রেখেছেন এই সুরাই ইয়াউমুত তাগাবুন ইয়াউমুল কিয়ামা ইয়াউমুত তাগাবুন কিয়ামতের বহু নাম রয়েছে তার মধ্যে একটি নাম হচ্ছে তাগাবনের দিন মানে হার জিতের দিন এই শব্দ দিয়ে এই সুরার নামকরণ হয়েছে এই সুরা মক্কি নামাদানি এই সম্পর্কে তাফসীরকারদের ইখতিলাফ রয়েছে বিষয়বস্তুর দিকে দেখলে এতে আকীদার বিষয়বস্তু আছে পরকালের বিষয়বস্তু আছে এদিকে লক্ষ্য করে হয়তো মক্কি অনেকে বলেছেন আবার আয়াতগুলি বেশ লম্বা আয়াত একটু ছোট্ট আয়াত না যেমন মক্কি আয়াতগুলি ক্ষুদ্র আয়াত ছোট ছোট আয়াত এরকম নয় তো এইসব আরো বেশ কিছু দিক রয়েছে সেদিকে খেয়াল করে হয়তো অনেকে মাদানি বলেছেন যা হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মক্কায় নাজিল হয়েছে অথবা মদিনা নাজিল হয়েছে দুটি মত এই ক্ষেত্রে রয়েছে আর এতে শরীয়তের এমন কিছু আমাদের করণীয় পালনীয় বিষয় নয় যে মাদানি হলে এই হবে আর মক্কি হলে এই হবে সুতরাং এই বিষয়টি জানি আর নাই জানি তাতে কোনো পার্থক্য হয় না অনেক সুরে এমন আছে যে তার কিছু অংশ মক্কায় নাজিল হয়েছে আবার কিছু অংশ মদিনা নাজিল হয়েছে এইরকম সুরা আছে এই সুরা হচ্ছে কোরআনে কারিমের শেষ সুরা যে সুরাকে আল্লাহ পাক তাসবিহ দিয়ে আরম্ভ করেছেন ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসির বলেছেন যে হাযিহি সূরাতু হিয়া আখিরুল মুসাববাহাত যে সূরাগুলিকে আল্লাহ পাক সাব্বাহা দিয়ে শুরু করেছেন, সাব্বাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি অথবা ইয়াসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি, ওই সবের শেষ সূরা এটি। এরপরে যে তাফসীর গুলি করবো তাতে অনেক সূরা এরকম আসবে যেগুলি সাব্বাহা দিয়ে বা ইয়াসাব্বিহু দিয়ে শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় প্রথম উল্লেখ করেছেন আল্লাহ পাকের পবিত্রতার কথা, আল্লাহ পাক সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা তার জন্য, সমস্ত কিছুর মালিক একমাত্র তিনি, তার সার্বভৌমত্ব ক্ষমতার কথা, তিনি সর্বশক্তিমান, এসব কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের কথা, যিনি সবকিছুর মালিক তার জন্য সমস্ত প্রশংসা, আর যার জন্য সমস্ত প্রশংসা তিনি একমাত্র তসবিহ তাহলিল ইবাদত বন্দেগীর অধিকারী হকদার, সুতরাং একমাত্র তারই ইবাদত হতে হবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানব জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে, এসব বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়াসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ পাকের তসবিহ পাঠ করে, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে, তসবিহ পাঠ করে মানে পবিত্রতা ঘোষণা করে, যে বলে সুবহানাল্লাহ মানে সেই আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করল। যারা তরজমা করেছে আসমান জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ পাকের তসবিহ পাঠ করে, তার মানে পবিত্রতা ঘোষণা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তসবিহ পাঠ করে বা পবিত্রতা ঘোষণা করে সব কিছুই, কোরআনে কারীমের বহু আয়াতে আল্লাহ পাক এই কথা উল্লেখ করেছেন। কিন্তু এই তসবির ধরন, তসবির তরিকা, তসবি কেমন ভাবে হয়, আল্লাহ পাকের পবিত্র কেমন ভাবে ঘোষণা করে, এসব আল্লাহ পাকের মখলুকাত সৃষ্টি, তা আমরা অনুধাবন করতে পারি না, বুঝি না। যেমন কোরআনে কারীমের একটি আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহ, পৃথিবীতে এমন কিছু নেই যে আল্লাহ পাকের তসবি করে না, অর্থাৎ সমস্ত কিছুই আল্লাহ পাকের নিশ্চয়ই বলা হয়েছে। শুধু একথা বলা হয়নি যে ব্যক্তি, ব্যক্তি হলে সীমিত হয়ে যেত মানুষে, জিনে, ফেরেশতায়। হ্যাঁ, আল্লাহ পাক ব্যক্তির কথা বলেননি এখানে, বলেছেন ওয়াইন মিন শাইইন, যে কোনো বস্তু, বস্তু সমস্ত বস্তু কি করে আল্লাহ পাকের প্রশংসার সাথে সাথে তসবিহ করে, ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে আর তার সাথে সাথে আল্লাহ পাকের প্রশংসাও করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে তোমরা তাদের তসবিহ বোঝো না, বুঝতে পারো না যে কেমন হয় তসবিহ করে। তাহলে তসবিহ সম্পর্কে, আল্লাহ পাকের জিকির আজকার সম্পর্কে যে একটা আমাদের দেশের বিদাতিদের ধারণা আছে যে যদি গাছের ডাল তাজা থাকে, কাঁচা থাকে, তসবিহ করে, এরকম ধারণা একটা আছে না, ভুল ধারণা। আল্লাহ বলছেন মিন শাই, যে কোনো বস্তু, তাহলে কাঁচা বস্তু হোক আর শুকনো বস্তু হোক, তাজা বস্তু হোক, রসাল বস্তু হোক আর শুকনো বস্তু হোক, ইট হোক, পাথর হোক, অথবা শুকনো ডাল হোক, শুকনো গাছের কাণ্ড হোক, অথবা কাঁচা গাছ হোক, শুকনো ঘাস হোক অথবা কাঁচা তাজা ঘাস হোক, শুকনো সবজি হোক অথবা কাঁচা হোক, পাকশাক করা হোক আর কাঁচা হোক, ওয়াইন মিন শাইইন, যে কোনো বস্তু আল্লাহ পাকের তসবিহ করে, কিন্তু এই তসবিহ তোমরা বুঝো না। তাহলে যে কোনো বস্তুই যখন তসবিহ করে, তো যেসব প্রাণীর, যেসব প্রাণী রয়েছে, প্রাণ রয়েছে যেসবের, যেমন পশু পাখি, সকলে কি করে তসবিহ করে, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে, কিন্তু আমরা তা বুঝি না। যেমন কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ভোর রাত যখন হয়ে যায় তখন পাখি কিচির মিচির করে, হ্যাঁ, আমরা বুঝি না যে কি বলছে, হতে পারে গরম, হতে পারে না বলে বলবো যে হ্যাঁ তসবিহ করে, আল্লাহ পাকের জিকির আজকার করে এই মূল্যবান সময়, ভোর রাত্রে সাহারির সময়, যেটি আল্লাহ পাকের খাস বিশেষ রহমত নাজিলের সময়, যেন প্রথম পাখি উঠেই কি শুরু করে, তাদের তসবিহ শুরু করে, বলা কিল্লা তা কখনো তসবিহ হোক, তাদের তসবিহ বুঝুন। আল্লাহ পাক রব্বুল এছাড়া বলেছেন যে আসমান জমিনে যা কিছু আছে সিজদাও করে, বলেছেন আল্লাহ পাক ওয়াইল্লাহি আসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যে কেউ আছে সিজদা করে আল্লাহকে, একটি আয়াত রয়েছে তাও আন আওকারাহান, স্বেচ্ছাই খুশির সাথে আগ্রহের সাথে, আওকারাহান অথবা বাধ্যতামূলক। এর অর্থ কি বাধ্যতামূলক? স্বেচ্ছায় মানে অনুগত বান্দা, যারা মমিন মমিন বান্দা, ফেরেশতাগণ তাওয়ান স্বেচ্ছায় আল্লাহ পাকের কি করে, আল্লাহ পাকের সিজদা করে, আল্লাহ পাকের তাসবিহ করে, আল্লাহ পাকের ইবাদতবন্দি করে। মানুষ এবং জিন দুই ভাগে বিভক্ত, যারা মমিন আল্লাহর অনুগত বান্দা মুসলিম, আল্লাহ পাকের ইবাদতবন্দি কি করে, পাপিষ্ট নয়, তারা স্বেচ্ছায় কি করে আল্লাহ পাকের তসবিহ করে, আল্লাহ পাকের প্রশংসা করে এবং আল্লাহ পাকের ভুলান্তি সিজদা করে। কোরআনের আয়াতের ব্যাখ্যা হচ্ছে আর কারহান যে বলা হচ্ছে বাধ্যতামূলক, কার ক্ষেত্রে বলব, মানব এবং জিনের মধ্যে থেকে যারা কাফের, যারা নাফরমান বিরুদ্ধাচরণ করে, রাত দিন নাফরমানি করে, গুনাহ করে, তারপরেও আল্লাহ পাককে সিজদা করে। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যে সৃষ্টিগত নীতিমালা তৈরি করে দিয়েছেন তার বিরুদ্ধাচরণ করতে পারে না। এটি হচ্ছে তার তাসবিহ, এটি হচ্ছে তার প্রশংসা করা, এটি হচ্ছে তার তাকে সিজদা করা, আল্লাহকে সিজদা করা, আর এটি হচ্ছে আল্লাহ পাকের আনুগত্য করতে বাধ্য হওয়া। সৃষ্টিগত যে আল্লাহ পাক নিজাম তৈরি করে দিয়েছেন, নিয়ম নীতিমালা তৈরি করে দিয়েছেন, যেমন চোখ দিয়ে দেখা, নাক দিকে ঘ্রাণ নেওয়া শোঙা, কান দিয়ে শোনা, শ্রবণ শক্তি দিয়ে শোনা, জবান দিয়ে স্বাদ গ্রহণ করা, পা দিয়ে হাঁটা, হাত দিয়ে ধারণ করা ইত্যাদি, এসব কাফের করে মুমিন করে, কাফের বাধ্য করে। কাফের এই আল্লাহ পাকের যে সৃষ্টিগত নীতিমালা রয়েছে, সুন্নাতুল্লাহ রয়েছে, এর বিরুদ্ধাচরণ করতে পারে না। আল্লাহ পাকের দেওয়া ব্রেন বুদ্ধি দিয়ে চিন্তা করা, স্মৃতিশক্তিতে কিছু পড়ে শুনে ধরে রাখা, সব আল্লাহ পাক রব্বুল আলামিন বাধ্য করেছেন তাই করতে হবে। সামনের দিকে হাঁটে, পিছন দিকে হাঁটে না, ইমানের ক্ষেত্রে না পিছন দিকে হাঁটে, কুফুরের দিকে হাঁটে, ইসলামের দিকে যেতে চাই না, আখেরাতকে সুন্দর করতে চাই না, আল্লাহ পাক ইবাদতবন্দি করতে চাই না, কিন্তু আল্লাহ পাক যে সৃষ্টিগত নিজাম তৈরি করেছেন সেই ক্ষেত্রে সামনের দিকে হাঁটে না, চোখে দেখে। তো এই হচ্ছে তাওয়ান আর কারহান যে আল্লাহ পাক বলেছেন তার অর্থ। যাই হোক, এই সূরা তাফসীরে আমরা সামনের দিকে বাড়ি। আল্লাহ পাক বলছেন ইউসাব্বিহু লিল্লাহি, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে বা পবিত্রতা ঘোষণা করে, মা ফিস সামাওয়াতি, যা কিছুই আসমান গুলিতে রয়েছে, সামাওয়াত আসমানে রয়েছে, মামাফিল আর যা কিছুই জমিনে রয়েছে, পৃথিবীতে রয়েছে, সমস্ত কিছুকে সামিল, মা যা কিছু বলা হয়েছে এই বস্তুর অর্থে, বস্তু ব্যক্তি সবকিছু সামিল, এতে লাহুল মুলক, কারণ সবকিছুর মালিকানা একমাত্র তার, সবকিছুর মালিক তিনি, সবকিছুর মালিক তিনি, সুতরাং আসমান জমিনে যা কিছু আছে, যে কেউ আছে, আল্লাহ পাকের তাসবিহ পবিত্রতা ঘোষণা করে। ওয়ালাহুল হামদ, এবং সমস্ত প্রশংসা একমাত্র তার জন্য, ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহ সেই সত্তার নাম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন হে মানুষ, ফামিনকুম কাফের, তারপরে তোমাদের মধ্যে কতক লোক কাফের হয়েছে, অস্বীকারী হয়েছে। মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে, আল্লাহ পাক রাস্তার যে মোড় থাকে যেখানে দুটো রাস্তা গিয়েছে, দুটো রাস্তা গিয়েছে, ওখানে এনে ছেড়ে দিয়েছে, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। সূরা দাহারের তাফসীর করতে গিয়ে কিছুদিন আগে আমি বলেছি যে আল্লাহ পাক রব্বুল বলছে ইন্না হাদাইনাহু সাবিলা, আমি রাস্তা দেখিয়ে দিয়েছি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তায় ছেড়ে দিয়েছেন, দুটো রাস্তা যাচ্ছে, ইম্মা শাকিরা, হয় তুমি মুমিনদের রাস্তা নাও, আম্বিয়া এবং রসুলগণের রাস্তা নাও, সৎকর্মশীল সিদ্দিকীন শাহাদা সালেহিনদের রাস্তা নাও, আর না হইলে ওমিনকুম ফামিনকুম কাফির, ওমিনকুম অথবা কাফেরদের, জালেমদের, মুশরিকদের, আল্লাহ দ্রোহীদের রাস্তা নাও। তো আল্লাহ পাক বলছেন ফামিনকুম, তাদের মধ্যে কতক কাফের হয়েছে, অমিনকুম মুমিন, এবং তোমাদের মধ্য থেকে কতক মুমিনও হয়েছে। আল্লাহ বিমা তাআমালুনা বাসীর, যা কিছুই তোমরা করো আল্লাহ পাক সবকিছুই দেখেন। خلق السماوات والارض بالحق আসমান এবং জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন। প্রথম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার কথা উল্লেখ করেছেন, ওয়াল্লাযী খালাকাকুম, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তো একবারই বলে দিলেই পারতেন আসমান জমিনের সাথে তোমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু আসমান জমিন সৃষ্টির কথা উল্লেখ করার আগে আল্লাহ পাক মানব জাতির সৃষ্টির কথা বলেছেন, কারণ মানব জাতি সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ পাক মানব জাতিকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন সমস্ত মখলুকাতের মধ্যে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। এই যে আল্লাহ পাক মানুষের কথা প্রথম উল্লেখ করেছেন, আর মানুষ দুই ভাগে ভাগ হয়েছে, ফামিনকুম কাফের, তোমাদের মধ্য থেকে কিছু কাফের হয়েছে, ওয়ামিনকুম মুমিন, আর তোমাদের মধ্য থেকে কিছু মুমিন হয়েছে। পক্ষান্তরে অন্যান্য সৃষ্টি দুই ভাগে ভাগ হয়নি, গরু ছাগল দুই ভাগে ভাগ নেই, কুকুর শৃগাল দুই ভাগে ভাগ নেই, ফেরেশতা দুই ভাগে ভাগ না, মুমিন কাফের না, এই মানব জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে। আল্লাহ তারপর বলছেন খালাকাসসামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক আসমান এবং জমিন সৃষ্টি করেছেন বিল হাক্কি, ন্যায়সঙ্গত ভাবে। আল্লাহ পাক বিল হাক্কি এই জন্য বলেছেন যে আল্লাহ পাক উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেন, আল্লাহ পাকের উদ্দেশ্য রয়েছে আসমান সৃষ্টি করার, জমিন সৃষ্টি করার। আসমান জমিন সৃষ্টি করে এই জমিনে মানব জাতিকে আবাদ করবেন, জিন জাতিকে আবাদ করবেন এবং তাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ পাকের বহু রহস্য রয়েছে বিল হাক্কি। এবং তোমাদেরকে আল্লাহ পাক রূপ দান করেছেন, তোমাদের ছবি অঙ্কন করেছেন, সূরা এই জন্য ছবিকে বলা হচ্ছে না, সাওয়ারাকুম সূরা থেকে সাওয়ারা ইউসাউয়িরু সূরাতান বা তাসউয়িরান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ছবি অঙ্কন করেছেন, তোমাদের আকৃতি দান করেছেন। ফা আহসানা সুওয়ারাকুম, শুধু তোমাদের আকৃতি দান করেনি বরং তোমাদের আকৃতি তোমাদের রূপ চেহারা অতি সুন্দর করেছেন, সবচেয়ে সুন্দর মানুষের চেহারা কোন সৃষ্টি পৃথিবীতে নেই যেই সৃষ্টি মানুষ চাইতে সুন্দর হতে পারে। সুবহানাল্লাহ, আহসানা সুওয়ারাকুম আল্লাহ এখানে বলেছেন, আর সূরা তিনে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকদিম, ওখানে আহসানে আল্লাহ বলেছেন আহসানা সুওয়ারাকুম ফিল দিয়ে, আর ওখানে ইসম তাফযিল দিয়ে লাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয় মানব জাতিকে সৃষ্টি করেছি ফি আহসানে তাক, সর্বোত্তম অবয়বে, সবচেয়ে সুন্দর গঠন দিয়ে। ওয়াইলাইহিল মাসির, এবং মনে রেখো যে তোমাদের এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আর তোমরা যা ইচ্ছা তাই করবে, তারপর আল্লাহ ছেড়ে দেবেন বিনা হিসাবে, বিনা জবাবদাহিতে, কিছুই করতে হবে না তোমাদের, মাটিতে আবার মিশে গেলে, সাফ হয়ে গেলে না, ওয়াইলাইহিল মাসির, এবং তার কাছেই প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। সুতরাং ফিরে গিয়ে যাতে করে জবাব দিতে পারো, সম্মানিত হতে পারো, তার জন্য মেহনত করবে। স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, যেখানে যাও না কেন, ছেলে যদি অবাধ্য হয় বলছেন দেখো যেখানে যাও একদিন ফিরে আসতে হবে, তার মানে চিন্তা করো, এখন চিন্তা করো রাগ করে চলে যাও বাড়ি থেকে, চলে গেলাম কোথায় যাবে, কদিন কে খাওয়াবে, আবার ফিরে আসতে হবে বাড়িতে। তারপরেও বাবা মাকে ছেড়ে দিয়ে চলেও যেতে পারো, সম্ভাবনা আছে, হতে পারে নাও আসতে পারে, কিন্তু আল্লাহ পাকের দরবারে অবশ্যই আসতে হবে। আইনাল মাফার, আল্লাহ পাক বলছেন কোথায় পালাবার জায়গা আছে, কোথাও পালাবার জায়গা, ইয়া আলামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কারণ আল্লাহ পাক আসমান জমিনে যা কিছু আছে জানেন, সুতরাং তুমি কোথায় পালালে খবর আছে, আসতে হবে। ইয়ালামু, আল্লাহ পাক সম্যক জ্ঞান রাখেন, মা ফিস সামাওয়াতি, যা কিছু আসমানে রয়েছে সে সব সম্পর্কে, ওয়াল আরযে, জমিনে যা কিছু রয়েছে সে সব সম্পর্কে। ওয়া ইয়ালামু মা তুসিররুন, এমন কি তোমরা যা গোপন করো তাও আল্লাহ পাক জানেন। ওয়া মা তুলুন, আর যা প্রকাশ করো তাও আল্লাহ জানেন। ওয়াল্লাহু আলিমুন বিযাতিস সুদুর, শুধু তাই নয় বরং আলিমুন বিযাতিস সুদুর, সুদুর মানে হ্যাঁ সাদর মানে হচ্ছে বক্ষ, সিনা বুক, আর সুদূর ওর হচ্ছে বহু বচন জামা। তো তোমাদের অন্তরে যা কিছু আছে, সাদর ওপরটাকে বলা, ওপর ভাগকে বলা হয়, সাদর বলে কলুবকে উদ্দেশ্য করা হয়েছে, অন্তরকে হৃদয়কে উদ্দেশ্য করা হয়েছে, অনেক সময় ওপর বলে ভিতরকে উদ্দেশ্য করা হয়। তো আল্লাহ ফাকর আলিমুন বিজাতি সুদুর মানে আলিমুন বিমা ফিল কুলুব, তোমাদের অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে আল্লাহ পাক সম্যক জ্ঞানী। আসমান জমিনে যা কিছু হয় তা তো জানেন, অন্তরে জানেন, যা প্রকাশ করো তাও জানেন, যা লুকিয়ে রাখো তাও জানেন, গোপনে করো যেসব পাপ তাও জানেন, এমনকি এতে সুসংবাদ রয়েছে নেক লোকদের, গোপনে যদি ভালো নেক কাজ করো তাও আল্লাহ জানেন। লোকজনকে জানাতে হবে না, আরে কেউ তো জানলো না আমি যে এত ভালো কাজ করলাম, কেউ তো বুঝলো না, জানলো না, আমার মাও জানলো না, বাবাও জানলো না, স্ত্রীও জানলো না, দেশবাসীও জানলো না, প্রয়োজন নেই। যে আল্লাহ তোমাকে পুরস্কার দিবেন তিনি জানেন, গোপনে অনেক কাজ করলেও জানেন। পাপীদেরকে সতর্ক সাবধান করা হয়েছে যে সারা দুনিয়া থেকে লুকিয়ে রেখেও যদি গোপনে করো তবুও আল্লাহ জানেন, সুতরাং শাস্তি পাবে। এমনকি অন্তরে যা কিছু তোমাদের রয়েছে তাও আল্লাহ পাক জানেন। সুতরাং অন্তরে যদি খারাপ নিয়ত থাকে, অসৎ নিয়ত, তাও আল্লাহ জানেন। সুতরাং নিয়ত যাতে করে সৎ হয়, এই আয়াতে ইখলাসের দাওয়াত দেওয়া হয়েছে, নিষ্ঠাবান হওয়ার জন্য আহ্বান করা হয়েছে। চিন্তা করুন আপনি, যেখানে আল্লাহ পাক অন্তরের কথা জানেন, আপনি নামাজও পড়ছেন কিন্তু নামাজ যদি ইখলাসের সাথে না হয়, কি জন্য নামাজ পড়ছেন? কারণ এখানকার পরিবেশটা নামাজি পরিবেশ, সেজন্য নামাজ পড়ে। আমার মালিক নামাজি, উদির ম্যানেজার মাস্টার সকলেই নামাজি, সুতরাং নামাজ। বাবার বাড়ি গিয়ে নিজের বাড়িতে কেন নামাজ পড়ে? বাপ মা সকলে নামাজি, ভাইয়েরা আমার নামাজি, একাই কি করি, বেনামাজি থাকি, তাদের সাথে চলি, যেদিকে দশ সেদিকে আমি। আমাদের জাহেলদের একটা কথা, যেদিকে দশ সেদিকে আল্লাহ, বুঝলেন একটা কথা, যেদিকে দশ সেদিকে আল্লাহ। আজকাল পৃথিবীতে কাফেরদের সংখ্যা বেশি, তাহলে সেদিকে আল্লাহ নাকি? কথা তাহলে ভুলই নেই। ইয়াদুল্লাহে মাল জামা, ওটা আলাদা কথা, ওটা অন্য অর্থে বলা, এই অর্থে বলা হয়নি যে যেখানে সংখ্যা গরিষ্ঠতা, মানে গণতান্ত্রিক রাজনীতির কথা বলা হয়নি, যে যেখানে দশ সেখানে আল্লাহ। ইয়াদুল্লাহে মাল জামা অর্থাৎ মুসলিমরা ঐক্যবদ্ধ যেখানে আছেন তার সাথে আল্লাহ আছেন, আর মুসলিমদের দল থেকে বিচ্ছিন্ন যারা হবে আল্লাহ তাদের সাহায্য করবেন না, এই অর্থে বোঝানো হয়েছে। কিন্তু এই অর্থে বোঝানো হয়নি যে ইয়াদুল্লাহে মাল জামা যেখানে দল বড় সেখানে আল্লাহ আছেন, বা সেখানে হক আছে, তারাই সত্য পথে আছে, তারা হিদায়তের পথে আছে, না ভুল পথে। বরং অধিকাংশ ক্ষেত্রে, কারণ কোরআনে আল্লাহ বলেছেন যে কালিদুম মিন ইবাদিয়ে শুকুর, শুকুর গুজার বান্দা আর অভাব, তাদের সংখ্যা কম, সুতরাং যেখানে সংখ্যা গরিষ্ঠতা আছে সেখানে বাতিল হওয়ার আশঙ্কা বেশি আছে, তদন্ত করতে হবে যে আসলে এদের দল ভারী, কিন্তু আসলে কি কোরআন হাদিসের উপর আছে তারা? এখলাসের দাওয়াত দেওয়া হয়েছে, কারণ অন্তরে যদি এখলাস না থাকে যে কোনো ক্ষেত্রে, শুধু নামাজের ক্ষেত্রে নয়, আপনি দিনের দাওয়াতের কাজ করছেন, যদি এখলাস না থাকে। আজকাল যারা দাওয়াতের ময়দানে কাজ করছেন বিশেষ করে তাদেরকে বলছি যে এখলাস যদি না থাকে, যদি থাকে আপনার উদ্দেশ্য যে খ্যাতি ছড়ানো, লোকে চেনো, লোকে জানো, লোকে অনেক প্রশংসা করুক, তো সমস্ত নষ্ট হয়ে যাবে, এটা হচ্ছে শিরক। কি খাফি, অন্তরে লুকানো আছে শিরক, খ্যাতি, সুনাম, লোকেরা ভালো বলবে, লোকে স্মরণ করবে ইত্যাদি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদের জন্য হেফাজত করেন। আল্লাহ আলিমুন বিজাতিস সুদুর, আল্লাহ পাক যেন অন্তরের কথা জানেন, তাহলে অন্তরকে যে কোনো ক্ষেত্রে, আল্লাহর হকের ক্ষেত্রেও আর মানুষের হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রেও আপনার অন্তরে যেন সৎ নিয়ত থাকে। হয়তো কোনো সময় ক্ষতি করতে পারলেন না, কিন্তু অন্তর সাপ না, ক্ষতি করার চেষ্টা সবসময়, বা ক্ষতি হোক এই মনে আকাঙ্ক্ষা, শয়তানি আকাঙ্ক্ষা আছে না, আপনি কারো ক্ষতি করার মতো ক্ষমতা রাখেন না, কিন্তু মন এত খারাপ আপনার, ভিতর আপনার অন্তর এত খারাপ যে সবসময় চান যে আমার পাড়া প্রতিবেশী এই লোকের আছে না, এদের ক্ষতি হোক, ক্ষতি হলে মনটা খুশি। আলিমুন বিজাতি সুদুর, তোমার যে এখলাস নেই, সততা নেই, মুসলিমের জন্য তুমি হিতাকাঙ্ক্ষী নাও, মানুষের জন্য তুমি কল্যাণ চাও না, এটা আল্লাহ পাক জানছেন। আলিমুন বিজাতি সুদুর, তাহলে এই আলিমুন বেজাতি সুদুর ক্ষুদ্র একটি আয়াতের অংশ, আয়াত পুরো নয়, আয়াতের অংশ, আমাদের সমস্ত জীবনে সংশোধন করতে পারে যদি কোরআনের প্রতি আমরা আমল করি। আল্লাহর হকের ক্ষেত্রেও আমাদের ইখলাস নষ্ট করব না, আর মানুষের হকের ক্ষেত্রেও অন্তরে হিংসা, বিদ্বেষ, শত্রুতা, আর কারো ক্ষতি হোক, আর ক্ষতি হলে মনটা খুশি, হ্যাঁ কেউ মুসিবতে পড়েছে সেজন্য খুশি না, কখনো না। ইন্নামাল মুমিনুন, এক অপরের ভাই, এমনকি মানুষের হিতাকাঙ্ক্ষী হইতে হবে, এই জন্যই তাদেরকে হিদায়াতের পথের দিকে নিয়ে আসার চেষ্টা করতে হবে। ইসলামের দাওয়াত তো এই জন্যই যে তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করবেন, রক্ষা করবেন। তাহলে আপনি প্রত্যেক মানুষের হিতাকাঙ্ক্ষী। এই জন্য কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন যে মুসলিম জাতিকে উখরেজাত লিল নাস, মানব জাতির জন্য নিয়ে আসা হয়েছে। উখরেজাত লিল মুসলিমিন তো আল্লাহ বলেননি, আল্লাহ পাক বলেছেন ওয়াকুলু লিন নাসি হুসনা, মানব জাতিকে ভালো কথা বলো। এখানে কুলু লিল মুসলিমিন আল্লাহ বলেননি, শুধু মানব জাতিকে হুসনা ভালো কথা বলো, যাতে তার সার্বিক কল্যাণ আছে। একটি লোক দুনিয়াতে খুব সুখে থাকলো, আমোদ ফুর্তিতে থাকলো, কিন্তু মরতেই জাহান্নামে যাবে, দেখি ভালো হলো তার জন্য না, কখনো না। সুতরাং তাকে হেদায়েতের দিকে ডাকা, তাকে ইসলামের দিকে নিয়ে আসা, তাকে নামাজি বানিয়ে দেওয়া তার জন্য অত্যন্ত হিতাকাঙ্ক্ষী হওয়া দরদি হওয়া আমার। ওয়াহু আলিমুন বিযাতিস সুদুর, আল্লাহ পাক যেন আমাদেরকে অন্তর পরিষ্কার সাফ সুতরা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের কাজে কর্মে আকীদা আমলে আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে ইখলাস নিয়ে আসার জন্য তৌফিক দান করেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের অবস্থা উল্লেখ করেছেন, যে যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের সাথে আল্লাহ পাক কি আচরণ করেছেন, পৃথিবীতে শাস্তি দিয়েছেন আর পরকালে কঠিন আযাব এর সম্মুখীন তারা হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন আলাম ইয়াতিকুম নাবাউ আল্লাযিনা কাফারু মিন ক্বাবল, তোমাদের কাছে ওই সব কাফেরদের সংবাদ কি আসেনি, মানে তাদের ইতিহাস কি শুনুনি অথবা দেখনি। কারণ যেই জামানায় কোরআনুল করিম নাযিল হয়েছে সেই জামানায় অনেক ইসলামের শত্রুদের, আম্বিয়া এবং রাসূলগণের শত্রুদের, আল্লাহ দ্রোহীদের অনেক ঘটনাই আরবদের চোখের সামনে ছিল। তার মধ্যে আবরাহার ঘটনা, যে মক্কায় মেনায় যে আবরাহা আর হস্তি বাহিনীকে আল্লাহ পাক ধ্বংস করে, তাদের ঘটনা তাদের চোখের সামনে ছিল। এইরকমই প্রাচীন যুগে হইলেও তাবুক এলাকায় আল ওলাই সামদ সম্প্রদায়কে যে আল্লাহ ধ্বংস করেছেন, সেই রাস্তা দিয়েই আরব যারা ব্যবসায়ী তারা শাম দেশে সফর করত। শুধু তাদের সামনে এইসব ঘটনা ছিল যা অস্বীকার করার নয়, যে আল্লাহ পাক সামদ জাতিকে কেন ধ্বংস করেছেন, তাদেরকে আল্লাহ পাক উস্ত্রী দিয়েছে। এইসব ঘটনা আরব কাফের মুশরিক পত্তলিকরা জানত। এইরকম আদ সম্প্রদায়কে আল্লাহ পাক ধ্বংস করে, তারা যখন ইয়ামান দেশের দিকে সফর করত তখন আদ সম্প্রদায়ের এলাকা দিয়ে তারা যেত এবং তাদের ঘটনা চোখে দেখার মতো করে তা জানত। এমন না যেগুলি কাল্পনিক ঘটনা, হয়েছে না হয়নি, হতে পারে না হয়তো, এমন ব্যাপার ছিল না, আরবদের জানা ছিল। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাঝে মাঝে কোরআনে কারিমে স্মরণ করিয়েছেন। এছাড়াও নূহ আলাইহিসসালামের যুগের ঘটনা, লূত আলাইহিসসালামের জাতির যে অশ্লীলতা এবং পাপের সমকামিতার পাপের জন্য ধ্বংসের ঘটনা, এই বহু ঘটনায় আরবরা জানত। আলাম ইয়াতিকুম নাবাউ আল্লাযিনা কাফারু মিন ক্বাবল, তোমাদের কাছে ওই সব কাফেরদের সংবাদ কি আসেনি যারা এর পূর্বে ছিল। ফাযাকু ওয়াবাল আমরিহিম, সুতরাং তাদের কুফুরির কারণে তারা তাদের শেষ পরিণামের শাস্তি আসাদন করেছিল, শাস্তির আসাদন করেছিল। যা কায়দুক মানে চাখা, আসাদন করা। তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতেই শাস্তি দিয়েছিলেন, এসব দুনিয়ার আযাব। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তা দিয়ে আল্লাহ পাক সমাপ্ত করেননি যে দুনিয়ার আযাব দিয়ে সামদকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আর সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আবরাহার সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আর কিছু হবে না, না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কবরের জীবনে, বরজাকি জীবনে, আর পরকালে জাহান্নামের শাস্তি রয়েছে, আযাবুন আলীম। আল্লাহ দুই শাস্তির কথা এখানে উল্লেখ করেছেন, ফাজাকু আবালা আমরাহিম বলে দুনিয়ার শাস্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন, আর ওয়ালাহুম আযাবুন আলীম মানে আখিরাতের শাস্তি। কেন আল্লাহ পাক এই কাফেরদেরকে, যাদের ইতিহাস তোমরা জানো শুনেছো অথবা অনেক এলাকায় দেখছো তোমরা যে এইসব এলাকায় তারা বসবাস করত, কেন তাদেরকে আল্লাহ এই কঠোর শাস্তি দিয়েছেন, দুনিয়াতে ধ্বংস করেছেন আর আখিরাতে কঠোর শাস্তি? যালিকা বিআন্নাহু কানাত তাতিহিম রুসুলুহুম বিল বাইয়িনাত, এটা এই জন্যই যে তাদের কাছে তাদের রসুলগণ সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আগমন করত। আম্বিয়া এবং রসুলগণ তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে বাইয়িনাত, এক হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে যেসব দলিল প্রমাণ এসছে বিধিবিধান, আর বাইয়িনাত মানে মুজিজা ও তাফসীর, মজিজা। নবী রসুলগণকে আল্লাহ পাক মজিজা দিয়ে পাঠিয়েছেন, সালি আলী ইসলাম যে সমস্ত সম্প্রদায়ের কাছে এসেছিলেন, মজিজা আল্লাহ উষ্টির মজিজা না কাতাল্লাহ ওয়াসুকিয়াহা ফাকাজ্জাবুহু ফাআকারুহা, স্ত্রীকে মর্যাদা হিসেবে আল্লাহ পাঠিয়েছিলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক 9টি মর্যাদা দিয়েছিলেন, এরকম ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছিলেন। আম্বিয়া এবং রাসূলগণকে বহু মর্যাদা আল্লাহ পাক দিয়েছিলেন। বাইয়ানাত মর্যাদা হইতে পারে, আর বাইয়ানাত মানে শরীয়তের দিনের বিধিবিধান। ফাকালু তখন তারা বলেছিল যুগে যুগে, আবাসারু ইয়াহদুনানা, আরে মানুষ আবার আমাদেরকে রাস্তা দেখাবে, হেদায়াত করবে? তার মানে নবী রাসূল মানুষ হতে পারে না। এটা কাদের চিন্তাধারা ছিল? কাফেরদের কথা। কাফেররা নবী রাসূলগণকে এই জন্য অস্বীকার করেছিল যে আবাসারুন, অন্য আয়াতে রয়েছে মিসলান, আমাদের মতো মানুষ আবার আমাদেরকে হেদায়াত করবে? আমরা মানুষ, মানুষ কি পার্থক্য, কি বৈশিষ্ট্য ছিল? আজকে যদি মুসলিম জাতির কোন পথভ্রষ্ট গোমরা দল যদি বলে যে না নবী মানুষ নয়, নূরের তৈরি, মাটির তৈরি নাই, কি বলবেন? সাদৃশ্যতা আছে না? নেই। এই কাফেরদের সাথে যেই কাফেররা অস্বীকার করেছিল নবী রাসূলগণকে, এই জন্য অস্বীকার করেছে মানুষ, আর মানুষকে কি করে মানা যায়? এরাও ওই নীতিতে বিশ্বাসী যে মানুষ, সুতরাং মানুষ রসুল হইতে পারে না, এই জন্য আমাদের রসুল নূরের, এই জন্য মানে চিন্তা করতে পেরেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, ওই রকমই বাসার, যেমন অন্য আম্বিয়া এবং রসুলগণ বাসার। যদি আম্বিয়া রসুলগণ সমস্ত নবী রসুল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যদি বাসার না হইতো, তাহলে আল্লাহ পাক বাসার কথা উল্লেখ করতেন না। আর কাফেররা এই অজুহাতে অস্বীকার করেছে, এই কথা আল্লাহ উল্লেখ করতেন না। আল্লাহ সরাসরি বলতেন, আরে বেকুব, তোমরা বাসার কেন বলছে, এরা তো নূর, বলতেন না? আল্লাহকে উত্তরে কথা বলেছেন, তারা যারা নূরে বিশ্বাসী বলে নবী মানে নূরের পয়দা, তারা বিভ্রান্তিতে আছে না নেই? তারা গুমরাহিতে আছে না নেই? স্পষ্ট শোনেন, আবাসারু ইয়াহদুনানা, মানুষ আবার আমাদেরকে রাস্তা দেখা হেদায়াত করবে? পাকা ফারু। সুতরাং তারা কি করেছিল? অস্বীকার করেছিল, মানুষকে মানবো না। ওয়াতাওয়াল্লাউ, তারা বিমুখ হয়েছিল, মুখ ফিরিয়ে নিয়েছিল। ওয়াস্তাগনাল্লাহ, তখন আল্লাহ তাদের সম্পর্কে বেপরোয়া হয়ে গিয়েছিলেন। তোমরা যখন মানবে না, আমিও বেপরোয়া, যেইভাবে ইচ্ছা তোমাদেরকে ধ্বংস করবো, আজাব দিই। আল্লাহ পাক তখন তাদেরকে আজাব দিয়েছিলেন। ওয়াস্তাগন আল্লাহ, আল্লাহু গানিউন হামিদ, এবং আল্লাহ পাক অমুখাপেক্ষী গনি। আল্লাহর একটি নাম হচ্ছে 99 নামের, হুয়াল গনিউ আল গনি, অমুখাপেক্ষী, যিনি কারো মুখাপেক্ষী নন। আর হামিদ প্রশংসিত, যিনি একমাত্র প্রশংসার হকদার, হামিদ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেররা যে পরকালকে অস্বীকার করেছে, এই পরকাল সম্পর্কে উল্লেখ করেছেন যে যারা পরকালকে অস্বীকার করে তারা কাফের। তাহলে একজন মানুষ যদি সবকিছু মানে, শুধু পরকালকে অস্বীকার করে, সে মুসলিম নাই। কোরআনে কারীম স্পষ্ট করছে, জামাল লাযিনা কাফারু, কাফেরদের ধারণা, জামা মানে ধারণা করা, কাফেরদের ধারণা, আল্লা ইউব আসু, যে তারা পুনরুত্থিত হবে না, তাদেরকে উঠানো হবে না, আল্লা ইউব আসু, তাদেরকে পুনরুত্থান করা হবে না। কুল হে নবী, তাদেরকে বলে দাও, বালা, অবশ্যই, হ্যাঁ, তারা বলেছিল উঠানো হবে না, এই জন্য আল্লাহ বলছে বালা, হ্যাঁ উঠানো হবে, ওয়ারাব্বি, এবং আমার রবের শপথ করে বলছি, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম করে, রবের কসম করে বলছেন, যে আল্লাহর কসম করে বলছি, লা তুবআসুন্না, অবশ্যই অবশ্যই তোমাদের পুনরুত্থান হবে, আবার তোমাদেরকে উঠানো হবে। শুধু উঠানোই হবে না, আর উঠিয়ে তোমাদের রূপ চেহারা দেখা হবে। আর তোমরা নেতা ছিলে দুনিয়াতে, সুতরাং এখনো নেতা, পয়সাওয়ালা ছিলে, যাও এখনো পয়সাওয়ালা, ভোগবিলাসী ছিলে, এখনো ভোগবিলাসী, যাও দুনিয়ায় খুব খুব আমোদ ফুর্তি করেছে, যাও এখনো আমোদ ফুর্তি করো না। আল্লাহ বলছেন সোম্মালা কোনাব্বাউন্না বেমা আমেলতুম, তারপরে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কি কর্ম করে এসেছ দুনিয়ায়, কি করে এসেছ, সৎ কাজ করে এসেছ, তার সংবাদ দেওয়া হবে, তা জানিয়ে দেওয়া হবে, তার পরিণাম ভালো পাবে। অসৎ কাজ করে এসছো, পাপ করে এসছো, পাপের বোঝা নিয়ে এসছো, তাও তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে। ওয়া যালিকা আলাল্লাহ ইয়াসীর, আর এই বিষয়টি আল্লাহর জন্য অতি সহজ, আল্লাহর জন্য অতি সহজ। যদি মানুষের জন্য অসম্ভব কাজ, একজন মানুষ মরে যাওয়া মানুষকে জীবিত করেন দেখি, আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কোন, সারা দুনিয়া উঠো, হে ইসরাফিল, যেমন শেষ ফুক ফুক দেওয়া হবে, সকলে দাঁড়িয়ে গেছে উঠে জরুন আর তাকাচ্ছে কি করতে হবে, কোথায় যেতে হবে, লোকে কোথায় যাচ্ছে হাসরের মাঠ। আল্লাহ পাকের একটি হুকুমে শুধু সিংহাই ফুৎকার ফেরেশতার আর সাথে সাথে উঠে যাওয়া, আল্লাহ যেন কত সহজ, কিন্তু আমাদের দিকে খেয়াল করলে মুশকিল না শুধু অসম্ভব একজন মানুষকে জীবিত করা, যার একটি মাত্র ছেলে একটি মাত্র মেয়ে আর কিছু নেই, সেও রাখতে পারছে না, ক্ষমতা নেই। সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক ছেলে দিলেন আবার নিয়ে নিলেন, এক বছর দুই বছর বয়স হলো কাসেমের নিয়ে নিলেন, ইব্রাহিম একে দুই বছর হইল আবার নিয়ে নিলেন, তারও এই ক্ষমতা ছিল না যে না এই ছেলেকে রাখবো দেব না। তাহলে কত মুশকিল মানুষের জন্য, কত অসম্ভব তাই না, মৃতকে জীবিত করে রাখা প্রাণ দেওয়া কত মুশকিল, অসম্ভব কথা মানুষের জন্য, আল্লাহ পাকের সৃষ্টির জন্য, কিন্তু আল্লাহর জন্য আল্লাহ ইয়াসির, আল্লাহর জন্য সহজ। এটা মনে করিও না যে আরে মৃত আবার কি করে জীবিত হবে, আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, লাহুল মুলক ওয়া লাহুল হামদ আগেই বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, ওয়া রাসূলিহি তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো, ওয়া নূরিল্লাযী আনজালনা এবং সেই নূরের প্রতি আলোর প্রতি ঈমান নিয়ে আসো যা আমি নাযিল করেছি। এই নূর কোন নূর, আল কোরআন, যা নাযিল করেছেন তা হচ্ছে আল কোরআন। তাহলে কোরআনে কারিমে আল্লাহ পাক আল কোরআনকে নূর বলেছেন, আর কুফরিকে জুলুমাত অন্ধকার বলেছেন। আল্লাহু আলিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহ মুমিনদের বন্ধু পৃষ্ঠপোষক ওলি, ইখরিজুহুম তাদেরকে বের করে নিয়ে যান কোত্থেকে, নিয়াজ জুলুমাত অন্ধকার থেকে, কুফরি শিরক পাপের অন্ধকার থেকে, এলার নূর আলোর দিকে, কোন আলো, হ্যাঁ ঈমানের আলো। আল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর কাফের তাদের পৃষ্ঠপোষক বন্ধু হচ্ছে তাগুত, আল্লাহ ছাড়া যেসব বের পূজা হচ্ছে সেগুলি তাদের বন্ধু, শয়তান তাদের বন্ধু। ইউখরিজুনাহুম মিনান নূরে ইলা যুলুমাত, তাদেরকে আলো থেকে ঈমান থেকে হিদায়াত থেকে অন্ধকারের দিকে, কুফরি এবং শিরকের দিকে পাপের দিকে নিয়ে যায় ও তাগুতরা। তাহলে আল্লাহ তাআলা এখানে ঈমানকেও কি বলেছেন, নূর। তাহলে নূর কোরআনের ভাষায় নূর আল কোরআনকে বলা হয়েছে, ঈমানকে নূর বলা হয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও নূর বলা হয়েছে। কোন অর্থে, যে অর্থে আল কোরআনকে নূর বলা হয়েছে, যে অর্থে ঈমানকে নূর বলা হয়েছে, সেই অর্থেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলা হয়েছে। এই নূর মানে এই না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের সৃষ্টি, যেমন কোরআনকে নূর বলার অর্থ এই না যে কোরআন নূরের সৃষ্টি, ঈমানকে নূর বলার এই অর্থ না যে ঈমান নূরের সৃষ্টি, বলবেন কি না। আলো মানুষকে রাস্তা দেখায়, ঈমান যে পেয়েছে রাস্তা পেয়ে গেছে, আলো পেয়ে গেছে, হিদায়াত যে পেয়েছে সে আলো পেয়ে গেছে, কোরআনে করিম কে জীবনের প্রতিটি ক্ষেত্রে যে বাস্তবায়ন করেছে সে আলো পেয়ে গেছে, নবী করিম সাল্লামের যে অনুসরণ করেছে আনুগত্য করেছে সে আলো পেয়ে গেছে, নূর পেয়ে গেছে। আল্লাহ পাক মক্কাবাসী সম্পর্কে কোরআনে করিমে বলছেন, আওয়ামান কানা মাইতান, এরা তো মৃত ছিল, ফাহইয়াইনাহু আমি জীবিত করলাম, মক্কাকে আল্লাহ বলছেন যে মুর্তা ছিল, মক্কা সম্পর্কে আল্লাহ বলছেন যে মৃত ছিল, ফাহইয়াইনাহু জীবিত করলাম, ওয়াজআলনা লাহু নূরান এবং এই মক্কার জন্য একটি নূর দিলাম, এমসি বেইফিন না যা দিয়ে যা নিয়ে তারা চলাফেরা করে। তাহলে মক্কায় আবার কোন নূর আল্লাহ দিয়েছিলেন, মানে ঈমানের নূর, যে নূর থেকে অন্ধকারে থাকলো, এই করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতে মক্কার মাধ্যমে মক্কা বিজয়ের মাধ্যমে অষ্টম হিজরিতে তাদেরকে পূর্ণ নূর দিয়েছিলেন, ইসলামিক স্টেট হয়ে গেল মক্কাতুল মুকাররমা, আর কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা থাকবে। তো আল্লাহ পাক মক্কাতুল মুকাররমা সম্পর্কে নূরের কথা বলেছেন। এই হচ্ছে আসলে কোরআনের ভাষায় নূরের অর্থ, কারণ বিদাতপন্থীরা ওই যে একটি আছে নবীকে বলে কাজ্জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর আগমন করেছেন, দেখো দেখো কোরআনে নবীকে নূর বলা হয়েছে, সুতরাং নবী নূরের তৈরি, আরে নূরের তৈরি মানে নূর বলা হয়নি, যে অর্থে আল কোরআনকে নূর বলা হয়েছে, ঈমানকে নূর বলা হয়েছে, হিদায়াতকে নূর বলা হয়েছে, মক্কাতুল মুকাররমায় যে আল্লাহ পাক ঈমানের আলো জ্বেলেছেন হ্যাঁ তাকে নূর বলা হয়েছে, সে অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা হয়েছে। যদি এই নূর মানে নূরের সৃষ্টি হয় তাহলে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী তুমি বলে দাও কুল আমি তোমাদের মতই মানুষ। কোন সুরা আছে বলেন তো, কেউ বলতে পারেন? সুরা কাহফের শেষ আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, পার্থক্য হচ্ছে আমার কাছে ওহি আসছে, ওহি হচ্ছে নূর, ওহিকে আল্লাহ পাক নূর বলেছেন, ইউহা ইলাইয়া ওহি আসে সে যেন নূর, ওহি যদি না আসতো তাহলে নূর ঠিক না। চল্লিশ বছর পর্যন্ত নূরের স্বপ্ন না তিনি দেখেছেন না অন্য কেউ দেখেছে যে এই ব্যক্তি নবী হবেন রসুল হবেন না, আর তার কাছে নূর আসবে আল্লাহর পক্ষ থেকে। মহানাল্লাহ ইরশাদ করেছেন যে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো আর রাসূলের প্রতি ইমান নিয়ে আসো, আর নূর ইল্লাযী আনজালনা সেই নূরের প্রতি ইমান নিয়ে আসো যা আমি নাযিল করেছি, ওয়াল্লাহু বিমা তাআমালুনা খবীর এবং তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ সূক্ষ্ম খবর রাখেন। ওয়াকিফাল ইয়াওমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামি, সেই দিনকে স্মরণ করো যেই দিন তোমাদেরকে একত্রিত করবেন, ইয়াজমাউকুম জামা ইয়াজমাউ সমবেত করবেন, লিয়াউমিল জামে ইয়াউমুল জামের উদ্দেশ্যে একত্রিতকরণের দিবসের উদ্দেশ্যে। তাহলে কিয়ামতের একটি নাম এখানে ইয়াউমুল জাম, যেদিন সমস্ত মানুষকে একত্রিত করা হবে ইয়াউমুল জাম। যালিকা ইয়াউমুত তাগাবুন, আর এই দিনটি হচ্ছে হার জিতের দিন, হার জিতের দিবস, দিবস কেউ হারবে কেউ জিতবে, কাফের হেরে যাবে, কাফের নিজের জায়গা হারিয়ে ফেলবে জান্নাত থেকে, আর জাহান্নামের অধিবাসী হবে পাপিষ্ঠ গুনাহগার কবির, সব চলে যাবে জাহান্নামে আর তাদের জায়গাগুলি জিতে নেবে মুমিন মুমিনা। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত দান করেছেন, আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা, আল্লাহ পাক কোরআনে কারিমে আয়াত বলছেন যে তোমরা শুকরিয়া আদায় করো এইভাবে যে সেই আল্লাহরই যাবতীয় প্রশংসা সমস্ত শুকরিয়া যিনি আমাদেরকে এই দীন ইসলামের জন্য হিদায়াত দান করেছেন, রাস্তা দেখিয়েছেন। ওমা কুন্না লিনাহতাদি, আমাদের ক্ষমতায় ছিল না আমরা হিদায়াত পেতাম না, লাউলা আন হাদানাল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক না দিতেন হিদায়াত আল্লাহর পক্ষ থেকে না হইতো। আলহামদুলিল্লাহ কত যে আলহামদুলিল্লাহ বলবেন শেষ করতে পারবেন না, বলি যদি আপনি এই নিয়ামত সম্পর্কে সূক্ষ্মভাবে একটু চিন্তা করেন যে কত বড় আল্লাহ পাকের নিয়ামত। ওমাইয়ুমিন বিল্লাহ, সুতরাং আল্লাহর প্রতি যে যারা ঈমান নিয়ে আসবে, ওয়ায়ামাল সালিহান এবং নেক আমল করবে, তাহলে বোঝা গেল শুধু ঈমানের দাবি যথেষ্ট নয়, কারণ আজকাল অধিকাংশ মুসলিম হচ্ছে ঈমানের দাবিদার, জাতিতে মুসলমান, ভাই আপনি কি আপনি কোন জাতির বলছেন মুসলিম, আল্লাহ বলছেন ওয়ামাইয়ুমিন বিল্লাহি ওয়ায়ামাল সালিহান, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে এবং নেক আমল করবে, তার নেক আমল ছাড়া ঈমানের দাবি গ্রহণযোগ্য নয়। আপনার জীবনে কোনো আমল নেই সৎ আমল, শুধু শুধু মুসলমান, কোনো কাজ হবে না এতে, তাহলে আমল অবশ্যই লাগবে। আর সবচেয়ে বড় আমল হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ, সবচেয়ে বড় আমল হচ্ছে মুসলিম হওয়ার পরে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর হকের ক্ষেত্রে। মানুষের হকের ক্ষেত্রে মাতা পিতার সন্তুষ্টি, মাতা পিতার খেদমত, ওয়াবিল ওয়ালিদাইন ইহসান, ইবাদতের পরে আল্লাহ পাক মাতা পিতার সাথে ইহসান করতে বলেছেন। তাহলে যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে আর নেক আমল করবে আল্লাহ কি দিবেন, ইউকাফির আনহু সাইয়্যাত, তাদের গুনাহগুলিকে মোচন করে দিবেন, ওয়ুদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং এমন জান্নাত সময় আল্লাহ পাক তাদেরকে দাখিল করবেন যার নিম্ন দেশে নহর সমূহ নদী প্রবাহিত রয়েছে, খালেদিনা ফিহা, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, আবাদা তাকি খালেদিনা মানে চিরকাল, আর আবাদা মানে চিরকাল, চিরকাল সর্বদাই সেখানে অবস্থান করবে, যালিকাল ফাউজুল আযীম, সবচেয়ে বড় কামিয়াবি হচ্ছে এই কামিয়াবি। সফলতা বড় সফলতা এই নয় যে ওয়ার্ল্ড কাপে কে জিতল কোন দেশ জিতল এই নিয়ে মেতে আছে দুনিয়া, সবচেয়ে বড় কামিয়াবি এই নয় যে আমি দেশের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী, সবচেয়ে বেশি পয়সার মালিক, সারা দুনিয়ার মধ্যে আমি এক নম্বর দুই নম্বর তিন নম্বর পাঁচ নম্বরে চলে গেছি, এসব কামিয়াবি নয়। ফলমাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার যে মাল সামান আছে, ভোগের বস্তু আছে কালিল, আল্লাহ বলছেন কালিল। সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী হওয়া সত্ত্বেও আল্লাহ বলছেন কালিল, সারা দুনিয়াকে কালিল বলছেন, তার একটা অংশ, অল্প অংশ পেয়েছেন, বাকিগুলো তো ভাগ বন্টনে আছে অন্যদের কাছে। বলল আখেরাত খাইরুল লিমানি তাকা, যারা আল্লাহ ভীরু হবে তাদের জন্য আখেরাত সবচেয়ে কল্যাণকর। তো সবচেয়ে বড় কামিয়াবি হচ্ছে যে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারলেন কিনা, আল্লাহ পাককে রাজি করতে পারলেন কিনা, আল্লাহ পাক আপনাকে আখেরাতে সুখময় স্থান দেবেন কিনা, জান্নাতে যেতে পারবেন কিনা, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন কিনা। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সেই ব্যক্তি কামিয়াব সবচেয়ে বড় যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হইল, ওয়া উদখিলাল জান্নার, জান্নাতে দাখিল করা হইল, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি কামিয়াব আসলে। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার যে জীবন, পার্থিব জীবন, এই জীবনের ভোগ বিলাস, ধন সম্পদ, ভোগ বিলাস সামগ্রী, এগুলি হচ্ছে প্রতারণার বস্তু, প্রতারণা। আসলে কদিন আছেন, বড় আশা নিয়ে ঘর বাড়ি তৈরি করলেন, নিজে কিছুই ভোগ করতে পারলেন না, ভোগ করছেন না। বড় আশা নিয়ে বিবাহ করলেন, এত সুন্দরী দেখে বিয়ে করলেন, এত বড় পয়সাওয়ালার ঘরে, সম্মানিত ঘরে বিয়ে, এত শিক্ষিতা মেয়ে দেখে বিয়ে করলেন, আর হঠাৎ করে মত চলে আসলো, আপনার স্ত্রী, আপনার স্ত্রী যা কিছু আপনার ধন সম্পদ থেকে ভাগ পেল, ভোগ করছে অন্য কেউ, হয় নাকি, হয় না যে? তাহলে দুনিয়া ধোকায় ফেলে রেখেছে মানব জাতিকে। তারপরে আল্লাহ ফাকরুল আলমিন কাফেরদের অবস্থা বর্ণনা করছেন, যারা মমিন হবে, সৎকর্মশীল হবে, তাদের জন্য জান্নাত রয়েছে, আর সবচেয়ে বড় সফলতা। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু আয়াতিনা, পক্ষান্তরে যারা অস্বীকার করল, অস্বীকার করল, কাফের বললে অনেকে রাগ লাগে, হ্যাঁ তাই না? বড় এক শ্রেণীর জাহেল মুসলিমরাও রয়েছে, আরে কাফের কেউ কাফের বলা যাবে না, কাফের কেউ কাফের বলা যাবে না। অথচ আল্লাহ বলছেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী বলো, হে কাফের, আল্লাহ তো নবীকে বলতে বলছেন। এই জাহেল্লা কোথা থেকে এই শরীয়ত দিন শিখলো যে কাফের কেউ কাফের বলা নিষেধ? আঘাত দেওয়ার জন্য বলবেন না আপনি, আপনি তাকে দিন থেকে, হিদায়াত থেকে, তাকে জাহান্নাম থেকে রক্ষা করতে এই রাস্তা থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে বলবেন না, কিন্তু কাফেরকে কাফের বলে বিশ্বাস করতে হবে, এটি হচ্ছে আপনার ইমানি বিশ্বাস। কাফেরকে কাফের বলে আখ্যায়িত করতে হবে, এটি হচ্ছে আপনার আকীদা এবং আমল হইতে হবে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু, কাফারু মানে অস্বীকারকারী, বাবা তুমি অস্বীকার করেছ সুতরাং তুমি কাফারু, কাফের বললে কষ্ট লাগে, আর অথচ অস্বীকার করছো বড় কালকে তুমি, কাফের বললে কষ্ট অথচ তুমি কোরআনের বিধানকে অস্বীকার করছো, কাফের বললে কষ্ট লাগে কিন্তু তুমি অস্বীকার করছো যে না না না ধর্ম হচ্ছে শুধু এখানে, ধর্ম নিরপেক্ষতা ভিতরে, আবার বাইরে কিসের ধর্ম? বিবাহসারিত আবার কিসের ধর্ম? আরে আমি যা ইচ্ছা তাই করলাম, বিবাহসারির ক্ষেত্রে যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে বিয়ে করলাম, বাবা জানে কি হালাল হারাম, ওলি না হইলে চলবে না, এ না হইলে হবে না, সাক্ষী না হইলে হবে না, কি লিভ টুগেদার, হ্যাঁ না, জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ইমান ইসলাম প্রতিফলিত হইতে হবে। আল্লাহ বললে যে কাফারু, যারা অস্বীকার করবে ইমানের যেসব বিষয়বস্তু রয়েছে, দিনের যেগুলি স্পষ্ট প্রমাণিত বিষয় রয়েছে, যেগুলি অস্বীকার করলে কাফের হয়ে যায়, যারা অস্বীকারকারী। ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার নিদর্শন সমূহকে বা আমার আয়াতকে, আমার বিধিবিধানকে যারা মিথ্যা মনে করলো, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আয়াত মানে আল্লাহ পাকের সৃষ্টিগত নিদর্শন, আল্লাহ পাকের শরীয়তের নিদর্শন হচ্ছে কোরআনি আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস, সবগুলি আয়াত, আয়াত যা দিয়ে আল্লাহকে জানা যায় চেনা যায়, এই হচ্ছে আয়াত। এগুলি হচ্ছে দুই রকম, আয়াতের শারাইয়া মানে কোরআন এবং হাদিসের বিধিবিধান, যা দিয়ে আল্লাহকে জানবেন, আপনি আল্লাহ সম্পর্কে জানবেন, আল্লাহর জ্ঞান হাসিল করবেন। আর আয়াতে কওনিয়া মানে সৃষ্টিগত নিদর্শন, যা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব, আল্লাহ পাকের একত্বকে জানা যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা করতেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছে এবং তাতে দেখতে বলেছেন, দেখো দেখে আল্লাহকে চিনতে পারবে, এসব এমনিতে সৃষ্টি হয়ে গেছে, এসবের সৃষ্টিকর্তা কেউ নেই, আর সৃষ্টিকর্তা যদি একাধিক হইতো তো কোনোদিন তো ডিস্টার্ব হইতো, আর বিশ্বযুদ্ধ হয়েছে, হ্যাঁ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ লাগা থাকছে, যদি একাধিক যদি মাবুদ উপাস্য হইত, লাউকানা ফিহিম আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, পৃথিবীতে একাধিক যদি মাবুদ হইত তাহলে একদিন না একদিন অবশ্যই বিপর্যয় সৃষ্টি হতো, লড়াই যুদ্ধ তো হইত, আর লড়াই যুদ্ধ হইলে কিছু তার কোনো ক্ষেত্রে তো খসে পড়ত, কোনোদিন তো দেখা যায় না। আর যদি বলে যে না হচ্ছে কিন্তু একজন বেশি শক্তিমান আর বাকিগুলো দুর্বল, তো যারা দুর্বল তারা মাবুদ নয় বাতিল, আর যিনি সর্বশক্তিমান তিনি এক আল্লাহ, তিনি এক আল্লাহ। এ কথাই আল্লাহ পাক কোরআনে তিনি বলেছেন, লাউ কানা ফিহিম আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, পৃথিবীতে একাধিক যদি মাবুদ হইত, উপাস্য হইত, ইবাদত বন্দেগীর যোগ্য কেউ হইত, তাহলে পৃথিবীতে একদিন না একদিন ঝগড়া বিবাদ হইতো, দ্বন্দ্ব হইতো, বিপর্যয় সৃষ্টি হতো, ভাই ভাই চলে না, পাঁচ বছর দশ বছর একসাথে থাকতে থাকতে থাকতে একদিন গিয়ে গড়বড় হয়, ঝগড়া হয়, তো কখনো তো এটা বোঝা গেল না, উপলব্ধি করা গেল না। তাহলে বোঝা গেল যে একমাত্র আল্লাহ আহাদ, আল্লাহ পাক এক ও একক, এবং তিনি একমাত্র সৃষ্টিকর্তা, সুতরাং সমস্ত ইবাদত বন্দেগী তার হবে। যারা আমার আয়াতগুলিকে অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা সাবুন্নার, তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, খালেদিনা ফিহা, সেখানে চিরকাল থাকবে, অবিসাল মাসির, এবং সেখানকার প্রত্যাবর্তনের স্থান অত্যন্ত নোংরা, বিসাল মাসির, খুব খারাপ সেখান সেই স্থান। মা আসাব আমি মুসিবত ইল্লা বিইজনিল্লাহ, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদে মানব জীবনে আসে সে সম্পর্কে বলছেন যে যা কিছুই পৃথিবীতে ঘটে, বিপদ আপদ সুখ দুঃখ সবকিছু আল্লাহর আদেশ ক্রমে, আল্লাহ পাকের বিনা ইচ্ছায় বিনা আদেশে হতে পারে না, আল্লাহ পাকের হুকুম বলে, হুকুম মানে হচ্ছে সন্তুষ্টির সাথে যে আদেশ, আল্লাহ পাক নামাজের হুকুম দিয়েছেন এটা হচ্ছে আদেশ, আল্লাহ পাক রোজার হুকুম দিয়েছেন, যাকাতের হুকুম দিয়েছেন, হজের হুকুম দিয়েছেন, মাতা পিতার সেবার হুকুম দিয়েছেন, সৎ কাজের হুকুম দিয়েছেন, আদেশ সেগুলি, আল্লাহ পাক হারাম থেকে বেঁচে থাকার হুকুম দিয়েছেন, আল্লাহ পাকের আদেশ। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছার বিরুদ্ধে পৃথিবীতে কিছু হইতে পারে না। যদি বলেন যে না না না পাপীরা আবার আল্লাহর ইচ্ছা মোতাবেক কি করে কাজ করে, তাহলে আল্লাহ পাক কে তারা হারিয়ে দিয়ে আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে তাহলে তারা কাজ করে। সেই জন্য তকদিরের ক্ষেত্রে একটি বিষয় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন খেলার ময়দানে ছেড়ে দিয়েছেন, খেলার ময়দানে মানব জাতিকে ছেড়ে দিয়েছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন যে কে কি করছো। আল্লাহ পাক ওখানে যদি জবরদস্তি চাইতেন, ওয়ালাউ শা রাব্বুকা মা ফাআলুহু, আল্লাহ কোরআনে বলেছেন তোমার রব যদি চাইতেন তো তারা এর লড়াই বিবাদ করতো না, ঝগড়া করতো না, শিরক উপরি করতো না, সবাইকে বাধ্য করে মুমিন মুসলিম বানিয়ে দিতেন, কিন্তু আল্লাহ পাক তা চাননি। খেলার ঘরে যাবেন দেখবেন বিভিন্ন ছেলে বিভিন্ন রকমের, কিছু ছেলে আছে খুব ভদ্র, ভদ্র হবে, গাড়ি চালাচ্ছে, খেলাধুলা করছে, এটা নাড়ছে ওইটা নাড়ছে, ভদ্র হবে, আর কিছু ছেলে আছে ভাঙচুর ভাঙছে, পাবেন এরকম ছেলে কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানব জাতিকে আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন, যদিও খেলার ঘরে হয়তো ভাঙচুর করার ছেলেকে হয়তো বাধা দিবে ওখানকার লোকেরা, কিন্তু আল্লাহ পাক বাধা দেন না, ঠিক আছে, তুমি ভাঙচুর করবে, তুমি শিরকুফুরি করবে, তুমি পাপ করবে, জেনা করবে, খুন করবে, আচ্ছা করো, শেষ পরিণাম জাহান্নাম, তোমাকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, দেখছি শুধু কি করছো তুমি। আমার ইচ্ছা হইলে আমি দুনিয়াতেও ধরব পাকড়াও করব আর শাস্তি দেবো, আর পরকালে তো শাস্তি দিয়েছি, আর যদি আমি ধৈর্য ধারণ করি, আল্লাহ সাবুর, আল্লাহ হালিম, সহিষ্ণু, আল্লাহ পাক যদি ধরে বরদাস্ত করে নেন, ধৈর্য ধরে নেন, আল্লাহ পাক অবসর দেন কিন্তু আল্লাহ ছেড়ে দেন না, আল্লাহ পাক কি করেন অবসর দেন, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আমহিল ইমহাল করেন, কোরআনে কারীম আছে ইমহাল করেন, আল্লাহ পাক মানে ঢিল দেন, ঠিক আছে, কিছুদিন সময় দেওয়া হইল, এহমাল করেন না, এহমাল মানে একবারে ছেড়ে দাও, পাপ করলো তারপরে ওকে জান্নাতের পাঠিয়ে দাও, পাপ করলো তারপরে ওকে দুনিয়া আখেরাত সব জায়গায় সুখী করে দাও, এই কাজ আল্লাহ করেন না। আল্লাহ পাক একদিন অবশ্যই ধরবেন, ইমহাল এবং এহমাল একটি, হা মিম লাম এতো আছে আর মিম হা লাম ওতেও আছে, আগে আর পরে আছে, মিম হা লাম বললে মাহাল মানে হচ্ছে আম হিল হুম রুয়াইদা, আল্লাহ বলছেন নবীকে যে তাদেরকে কিছুদিনের জন্য ছেড়ে দাও, অবসর দাও, আর এহমাল মানে হচ্ছে একেবারে ছেড়ে দাও, আল্লাহ পাক ছেড়ে দেবেন না। মহান আল্লাহ বলছেন মা আসাব আমি মুসিবত, যে কোনো মুসিবত আপতিত হয় ইল্লা বিইজনিল্লাহ, তা আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহর অনুমতিতে, আল্লাহ পাকের ইচ্ছাই, আল্লাহ পাক চান তখনই। আপনি অসুস্থ হলে আল্লাহ পাক চেয়েছে, আপনার ছেলে মেয়ে মারা গেলে আল্লাহ পাক চেয়েছে। এমন নাই যে না আমার বাড়িতে জিনের আসর হয়ে গেছে আর জিন ধরে নিয়েছে সেজন্য আমার ছেলেটা মরে গেল, জিন আছে জিনের আসর আছে সেজন্য আমার ছেলে মেয়ে টিকে না সব মরে যায়, পেট থেকে নষ্ট হয়ে যায়। না, আল্লাহর ইচ্ছা, আল্লাহ আপনাকে দিতে চান। আল্লাহ যদি দিতে চান তো জিন শয়তান কেউ এখানে স্থান পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবত আপনার জন্য চেয়েছিলেন। দুর্ঘটনা এই জন্য হয়েছে যে ড্রাইভারটা গাড়ি চালাতে জানতো না, আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন, এই জন্য দুর্ঘটনা আপনার ভাগ্যে এসেছে। মা আসাবানি মুসিবতিন, যে কোনো মুসিবত আসে ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ পাকের অনুমতি ক্রমে। ওয়ামা ইউমিন বিল্লাহ, বালা মুসিবতের ক্ষেত্রে একজন মুমিন মুসলিমের ভূমিকা কেমন হওয়া উচিত আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। এই বালা মুসিবত আসলে ওয়ামা ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে, ইয়াহদি কালবাহ, আল্লাহ তার অন্তরকে হৃদয়কে সঠিক পথ দেখাবেন, হৃদায়ত দান করবেন। এটি হচ্ছে আম কথা, ব্যাপক কথা, যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে আল্লাহ ওর দিলকে ওর অন্তরকে রাস্তা দেখাবেন, তার মানে দিনের উপর ইসলামের উপর অটল রাখবেন, এটা হচ্ছে ব্যাপক তাফসীর। আর একটি যেহেতু মুসিবতের আলোচনা চলছে আয়াতে, সুতরাং মুসিবতের ক্ষেত্রে খাস তাফসীর হচ্ছে যে যখন মুসিবত আছে, মুসিবতের সময় যদি আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন যে আমার যা কিছু হয়েছে, হতাহত হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, আমার চিন্তাই হয়েছে, চুরি হয়েছে, যা কিছু হোক না কেন, জানের হোক মালের হোক যে কোনো বালা মুসিবত হোক না কেন, আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আল্লাহ পাক আমাকে পরীক্ষা করেছেন, সুতরাং এই মুসিবতে এই বালায় আমাকে ধৈর্য ধারণ করতে হবে, বলবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যদি এই রকম আল্লাহর প্রতি ঈমান রেখে, তকদিরের প্রতি ঈমান রেখে, আল্লাহ পাক যা ভাগ্য নির্ধারণ করেছেন তার উপর সন্তুষ্ট হয়ে বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন তো ওরাই, অবশ্যই সাবিন ধৈর্যশীল তো ওরাই, আর ওদের জন্যই সুসংবাদ যাদের উপর মুসিবত আসলে কি বলে, ইন্না লিল্লাহ, আমরা সকলে আল্লাহর, আমার ধন সম্পদ আল্লাহর, আমার ছেলে মেয়ে আল্লাহর, আমার স্ত্রী আল্লাহর, আমার মা বাবা আল্লাহ, সব আল্লাহর, জমি জায়গা আল্লাহর বেইমানি হয়েছে, টাকা পয়সা আল্লাহ পাক রব্বুল আলামিনের চিন্তাই হয়েছে, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং একদিন যদি থাকতো আমার কাছে সব, তো একদিন ফিরে যেতেই হবে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একদিন নিশ্চয় তার কাছে ফিরে যেতে হবে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো দোয়া শিখেছেন বালা মুসিবতের সময়, আল্লাহ মা আজর নিকি মুসিবতি, আল্লাহ আমার মুসিবত আমাকে নেকি দান করো, ওয়াকুলফলি খাইরা মিনহু, আর এর চাইতে উত্তম বিকল্প দান করো, আল্লাহ যা তুমি নিয়েছো তার চাইতে ভালো তুমি দান করো, আল্লাহ যে স্ত্রী নিয়েছো তার চাইতে ভালো স্ত্রী দান করো, যে ছেলে মেয়ে নিয়েছো তার চাইতে ভালো দান করো, যে ধন সম্পদ নিয়েছো তার চাইতে ভালো দান করো, যে অঙ্গ প্রত্যঙ্গ নিয়েছো তার উত্তম প্রতিদান আল্লাহ পাক দান করো। এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। ওয়া মান ইউমিন বিল্লাহ, যারা এইভাবে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, বালা মুসিবত এসেছে আলহামদুলিল্লাহ তাতেও পড়ল, আল্লাহ শুকরিয়া আদায় করল যে যাক বালা মুসিবত এসেছে, সব কিছু তো শেষ হয়নি, কিছু ক্ষতি হয়েছে, সবই তো শেষ হয়ে যায়নি, আমার আখেরাত তো ঠিক আছে, আমার ঈমান তো ঠিক আছে, আমার আমল তো ঠিক আছে, আমার জান্নাতের রাস্তা তো ঠিক আছে। ইয়াহদি কালবা, আল্লাহ তার অন্তরকে হেদায়াত দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এর তফসীর বলা যেতে পারে, খুব প্রসিদ্ধ হাদিস, আজাবান লি আমরিল মুমিন, আশ্চর্যজনক বিষয় হচ্ছে মুমিনের বিষয়টি, ইন্না আমরাল মুমিনে কুল্লুহু খাইর, নিশ্চয় মুমিনের বিষয়গুলি সবগুলি কল্যাণ আর কল্যাণ, মুমিনের কখনো ক্ষতি নেই, মুমিন মুসলিমের কখনো লস নেই, ক্ষতি নেই, কুল্লু খাইর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব কিছু খাইর, খাইর কল্যাণ। ইন আসাবাতহু দাররাআ, যদি বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে, সাবারা ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করে, ফাকানা খায়র, আল্লাহ তার জন্য এটি কল্যাণ করে, আল্লাহ পাক তাকে অশেষ পুরস্কার দান করে দুনিয়া এবং আখিরাতে। ওয়াইন আসাবাতহু সাররা, আর যদি তার খুশির অবস্থা হয়, সুখ আসে তার, আল্লাহ পাক যদি নিয়ামত দান করে, শাকারা শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, ফাকানা খায়র, আল্লাহ তার জন্য কল্যাণ কর হয়ে যায়, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো তো অবশ্য অবশ্য আরো বাড়িয়ে দেব। আর ধৈর্য ধারণ করলে ওর বিকল্প উত্তম বিকল্প আল্লাহ ফকরাব্দুল আলমিন দেবেন। উম্মে সালামা রাজি আল্লাহ তালানহা বলছেন, যখন আবু সালমা এত স্বামী স্ত্রী তো ওদের ভালোবাসা ছিল, মাতা আবু সালমা, যখন আবু সালামার স্বামীর ইন্তেকাল হয়ে গেল তখন আমি খুব কান্না করলাম। আর তারপরে ওর জন্য দেখলাম যে ওর চাইতে ভালো সঙ্গী পাওয়া যাবে না, খুব কষ্ট হলো তার এই ভালোবাসা, এই যে পৃথকতা, জুদাই, বড় কষ্টের জুদাই স্বামী স্ত্রীর জীবনের, আর তারপরে যদি ভালোবাসা থাকে খুব বেশি। বলছেন নাসে এখনো খাইরামে নাবি সালামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া শিখিয়ে দিলেন যে এই দোয়া উম্মে সালামা যেন পড়ে, আল্লাহ আজরনি ফি মুসিবতি ওয়া আখলফ লি খায়রান মিনহা, আল্লাহ আমার মুসিবতে আমাকে নেকি দান করো, পুরস্কার দান করো, আজর সওয়াব দান করো, আর ওর চাইতে উত্তম বিকল্প দান করো। তখন আমি মনে মনে দোয়া তো পড়লাম, কিন্তু মনে মনে বললাম যে আবু সালমার চাইতে ভালো মানুষ আর দুনিয়াতে কি হইতে পারে, কি আর হইতে পারে। ইদ্দত পার হতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাইগাম পাঠালেন, প্রস্তাব পাঠালেন বিবাহের জন্য। আল্লাহ পাক কিভাবে ভালো ব্যবস্থা করতে পারেন, তো আজকেও ভালো ব্যবস্থা যে কোনো ক্ষেত্রে হইতে পারে, ধন সম্পদের ক্ষেত্রেও, একবার গেলে একজন মেরে নিল টাকা আপনার, 5000 এল মেরে নিল, হাহুতাশ করার কিছু নেই, আল্লাহ পাক কত দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আজরনি ফি মুসিবতি ওয়া আখলফ লি খায়রামিন, আল্লাহ এতে উত্তম বিকল্প দান করে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো মহান আল্লাহ বলছেন যে অন্তরকে হেদায়াত করেন, অন্তরকে রাস্তা দেখান অটলতার, শুকরিয়া আদায় করার, ধৈর্য ধারণের, যার আল্লাহ প্রতি ঈমান নিয়ে আসে, যে তকদীর ছিল হয়েছে আলহামদুলিল্লাহ। আরেকটি দোয়া শেখানো হয়েছে, যদি বালা মুসিবত আসে, কদ্দার আল্লাহ ওয়া মা শা ফাআলা, আল্লাহ পাক তকদীরে নির্ধারণ করেছেন এবং যা যা চেয়েছেন তাই করেছেন, ওয়া মা শা ফাআলা, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের জিনিস, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের যা ইচ্ছা তাই করেছেন। শুকরিয়া আদায় করা এবং সন্তুষ্টি প্রকাশ করা এগুলির মাধ্যমে। আল্লাহ পাক তারপর বলছেন আল্লাহ বিকুল্লি শাইইন আলীম, এবং আল্লাহ পাক সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞানী, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তারপরে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে বলা হয়েছে, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আনুগত্য করা মানে, আনুগত্য করা মানে, হ্যাঁ না, অনুসরণ, আল্লাহর অনুসরণ মানে পেছনে পেছনে চলে, ইত্তেবা, আরবিতে ইত্তেবা, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যেখানে ইত্তেবা মানে অনুসরণ করা, পেছনে পেছনে চলা। আর আনুগত্য, ও যদি অনুসরণ বলে তো আল্লাহর কি অনুসরণ করবে, নবীর অনুসরণ করতে বলা হয়েছে, আল্লাহ পাকের আনুগত্য করতে বলা হয়েছে, রাসূলের আনুগত্য করতে বলা হয়েছে, মেনে নেওয়া, আনুগত্য মানে মেনে চলা। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াতি উল্লাহ ওয়াতি রাসূল, আল্লাহর আনুগত্য তোমরা আল্লাহকে মানো এবং রাসূলকে মানো, রাসূল যা কিছু নিয়ে এসেছেন মেনে নাও। ফাইন তাওয়াল্লাইতুম, তারপরে যদি তোমরা ফিরে যাও, না মেনে যদি ফিরে যাও, বিমুখ হও, ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, তাহলে জেনে রাখো যে আমাদের বা আমার রাসূলের, রাসূলেনা জামা বহুবচনের শেখা, আল্লাহ পাক উল্লেখ করেছে আল্লাহর ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে আমার রাসূলের দায়িত্ব হচ্ছে আল বালাগুল মুবিন, সুস্পষ্ট ভাবে পৌঁছিয়ে দেওয়া, সুস্পষ্ট ভাবে মানুষের কাছে সত্য কথা পৌঁছিয়ে দেওয়া, এই হচ্ছে নবীর রাসূলের দায়িত্ব। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সেই সত্তার নাম যিনি ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন, সুতরাং আল্লাহর প্রতি মুমিনরা যেন আস্থা রাখে, ভরসা রাখে, আল্লাহর প্রতি আস্থা রাখা তাহলে ই আল্লাহর প্রতি ইমানের অংশ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনরা, ইন্না মিন আজওয়াজিকুম, নিশ্চয় তোমাদের কতক স্ত্রী, আজওয়াজিকুম পুরুষদেরকে যদি সম্বোধন করা হয় তো কতক স্ত্রী, আর যদি মহিলাদের সম্বোধন করেন, উভয় জাতিকে সম্বোধন করা হচ্ছে, তাহলে তোমাদের কতক স্বামী, ও আউলাদেকুম, আর তোমাদের কতক সন্তান সন্ততি, আদুওয়াল্লাকুম, তোমাদের শত্রু হবে। তাহলে আল্লাহ পাক বলছেন যে দেখো পুরুষরা, তোমাদের কিছু স্ত্রীরা হবে যারা, বা অনেকের স্ত্রীরা হবে তোমাদের শত্রু হবে, অনেকের ছেলে মেয়েরা শত্রু হবে, অনেকের স্বামী হবে স্ত্রীর জন্য, নারীর জন্য শত্রু হবে। ইন্নামি নাজওয়াজ, এখন তোমাদের কতক স্ত্রী অথবা কতক স্বামী, কারণ আজওয়াজ স্ত্রী কবলা স্বামী কবলা হয়, ওয়াউলাদ, তোমাদের সন্তান, আওলাদ মানে আজকালকার ভাষা, এখানে যেমন বলা হচ্ছে ওয়ালাদ মানে হচ্ছে ছেলে, না ওয়ালাদ মানে ছেলে মেয়ে উভয়কে সামিল, ইবন মানে শুধু ছেলে সন্তান, আর বিন্ত মানে মেয়ে সন্তান, আর ওয়ালাদ যখন বলেন ওয়ালাদ মানে ছেলে মেয়ে দুটোকে সামিল, যদি আজকাল মাতৃভাষা এরা ভুল করে থাকে, যার ফলে ওয়ালাদ ওলাদ আর বিন্ত, না ওলাদ বিন্ত নয়, ওলাদ বিন্তকেও সামিল, মেয়েকেও সামিল। তাহলে তোমাদের কিছু স্ত্রী আছে, কিছু স্বামী আছে, তোমাদের কিছু ছেলে মেয়েরা হবে, যারা কি হবে, আদু ওয়াল্লাকুম, তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে, তোমাদের জন্য ক্ষতিকর হবে। ফাহজারুহুম, সুতরাং তাদের থেকে তোমরা সতর্ক থাকিও, সাবধান থাকিও, তাদের সব কথাই মেনে নিও না, সব দাবি মেনে নিও না, তাদের সব কথা মোতাবেক চলিও না, যা বলবে তাই করবে, ছেলে মেয়েরা বড় হওয়ার পরে যেখানে যেতে চাইবে, যা করতে চাইবে তাই করতে দেবে না, নেতৃত্ব তোমার থাকবে। আর রিজাল কওয়ামুন আলা নিসা, পুরুষ তুমি, সুতরাং তোমার নেতৃত্ব থাকবে, স্ত্রী যা বলবে তাই, বাড়িতে স্ত্রী বলে তোমার মাকে বের করে দাও, আলাদা করে দাও, আলাদা না, আমার স্ত্রী বলছে একসাথে থাকা যাবে না, মাকে রাখা যাবে না, তোমার স্বামী বলছে যে না নামাজ পড়া যাবে না, ছেড়ে দেবে নামাজ না, তোমার স্ত্রী বলছে না না তোমার দাড়ি রাখা যাবে না, সব ঠিক আছে, নামাজ টামাজ পড়বে, দাড়িটা রাখিয়ে না, রাখবে না, আদু আল্লাহ কো, তোমার এই স্ত্রী শত্রু তোমার, কোরআন বলছে যে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর দিনের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলবে, স্ত্রী হোক আর স্বামী হোক আর ছেলে হোক আর মেয়ে হোক, আদু আল্লাহকুম, তারা তোমাদের শত্রু, আল্লাহ তাদের থেকে সতর্ক সাবধান থাকো, তাদের আনুগত্য করবে না, তাদের কথা মানবে না। তাহলে আপনাকে দেখতে হবে যে কোনখানে আমার স্ত্রী শত্রুতা করছে আমার, কোনখানে আমার স্বামী শত্রুতা করছে আমার, ইসলাম বিরোধী কাজ করতে বলছে, বন্ধু বান্ধব নিয়ে এসেছে বাড়িতে খাওয়াবে, আর স্ত্রীকে বলছে আসো খাবার নিয়ে আসো, হ্যাঁ বন্ধুদের খাওয়াইতে হবে, আদু আল্লাহকুম, তোমার স্বামী তোমার শত্রু। এইরকমই জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ, কোনো কথা বলতে যদি বলে, করতে বলে, তাহলে তারা তোমাদের শত্রু। ছেলেমেয়েরা নামাজ তো পড়বে না, আবার হয়তো আপনাকে অন্যায় কাজে বাধ্য করে, অনেক ক্ষেত্রে ছেলে হারাম কাজে বাধ্য করে, ছেলে বড় হওয়ার পরে এলআইসিতে চাকরি নিয়েছে, লাইফ ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে, অনেক টাকা ব্যাপার স্যাপার, বাবা নামাজি দিনদার পরেজগার, কিন্তু পয়সার লোভ সামলাতে আর পারছেন না, ছেলেকে কি করে নিষেধ করব, এত টাকার ব্যাপার স্যাপার, সুদী ব্যাংকে চাকরি কি করে নিষেধ করব, সরকারি চাকরি, সারা জীবন আরামে খাবে আমার ছেলে, আর আমার ছেলের চাকরি থাকলে আমিও আরামে থাকবো, হ্যাঁ এই ছেলের কাছে থাকবো, সরকারি চাকরি করবে, টাউনে থাকবো, সিটিতে থাকবো, এইসব চিন্তা, আদু আল্লাহ, এরা তোমাদের শত্রু, যারা এক জীবনে তোমাকে হারাম খেতে বাধ্য করবে, সুদের টাকা নিয়ে আসবে, ঘুষের টাকা নিয়ে আসবে, জুয়া ইন্স্যুরেন্স এর টাকা নিয়ে আসবে, আর নিয়ে এসে বাবাকে খাওয়াবে, বৃদ্ধ বাবাকে বৃদ্ধ মাকে খাওয়াবে, আদু আল্লাহ তোমাদের শত্রু, ফাহজারু, সতর্ক সাবধান, এইরকম ছেলে তৈরি করিও না, ভালো ছেলে তৈরি করা, সতর্ক থাকো মানে কি, বুড়ো হয়ে গেছেন, বুড়ো হওয়ার পরে সতর্ক হবে না, আগে থেকে সতর্ক হইতে হবে, বার্ধক্যে পৌঁছে গেছেন, বয়স 60-70, এখন আর কাজকর্ম করতে পারছেন না, আর ছেলে ওই হারাম, ওই সুদ খায়, না হয় ঘুষ খায়, ঘুষ খাওয়া চাকরি করে, না হয় সুদি প্রতিষ্ঠানে চাকরি করে, আপনার উপায় কি, না খেয়ে মরতে হবে, ফুটপাতে নেমে যেতে হবে, না হলে ওই সুদের টাকা, ঘুষের টাকা নিয়ে আসছে, ওই সেই টাকাই খেতে হবে, ফিল্ম স্টার হয়েছে আর সিনেমা হল খুলেছে, আপনার ছেলে ওই হারাম পয়সায় খেতে হবে নাকি, পুরো হয়ে বসে চুরি করে, চোর ডাকাত আপনার ছেলে, ওই চুরি করা টাকা খেতে হবে, আর না হইলে ফুটপাতে ভিক্ষা করতে হবে, ভিক্ষা তো করতে পারছেন না, কারণ সম্ভ্রান্ত মানুষ দুনিয়ার ক্ষেত্রে আপনি ওই হারাম খেতে বাধ্য, আদু আল্লাহ এরা শত্রু, শত্রু তৈরি করিও না, বন্ধু তৈরি করো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর থেকে গড়তে বলেছেন, এখন গড়তে পারবে, এখন কাদার মতো, সানা আটার মতো আছে, যেইভাবে তৈরি করবে সেইভাবে ছেলে তৈরি করতে হবে, যেভাবে মেয়েকে তৈরি করে সেইভাবে তৈরি হবে, স্ত্রী নতুন স্ত্রী নিয়ে এসে সেই দিন থেকে শুরু করলেন, আপনি তরবিয়ত দেওয়া শুরু করলেন, সুতরাং এই স্ত্রীকে যেইভাবে তৈরি করে পর্দার মধ্যে তৈরি, দিনদার পরিষ্কার তৈরি, সেইরকমই তৈরি হবে, কিন্তু স্ত্রীকে দিলেন বাড়িয়ে, যখন স্ত্রী এসে বলে আপনার মায়ের বিরুদ্ধে, তখন আপনি গরম হয়ে যান, মায়ের ওপর বাড়িয়ে দিয়েছেন আপনার স্ত্রীকে, পরে আর কাজ হবে, কাজ হবে না। আচ্ছা এখন কিছু ভোগ বিলাস করে নি, আমার স্বামী বলছে যাক বন্ধু বান্ধবের সামনে খাবার নিয়ে আসতে বলছে এখন কিছুদিন করে নি, আর তারপরে পরে আবার ছেলে মেয়ে হবে তখন ঠিক হয়ে যাব। না ঠিক আর হবে না, শত্রু ফাহজারো হোম, এখন থেকে সতর্ক হওয়াও সতর্ক হওয়া। এই আয়াত নাজিল হয়েছিল, কেউ কেউ স্থানে নাজিল বর্ণনা করেছেন যে কিছু লোকেরা ইসলাম গ্রহণ করেছিল মক্কাতুল মুকাররমায়, সাহাবায়ে কেরাম কিছু ইসলাম গ্রহণ করেছিলেন মক্কাতুল মুকাররমায়, তাদের বড় ছেলে ছেলেরা ছিল, স্ত্রী ছিল, ওরা বলছে যে এত ধন সম্পদ আছে, ব্যবসা বাণিজ্য আছে মক্কা, এসব ছেড়ে যাবেন কি দরকার, থাক ইসলাম গ্রহণ করেছেন, বলছে থাকে এখানে থাকে, আসতে দেয়নি, থেকে গেছিল, বিলম্ব করেছিল। পরে যখন বিলম্ব করে মদিনা আসলো, এসে দেখলো আগে যে সাহাবায়ে কেরামরা হিজরত করে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তারা অনেক কিছু শিখে ফেলেছে, অনেক কিছু শিখে ফেলেছে, আর এরাও মক্কাতে মূর্খ জাহেলী আছে, শিখার কোনো ব্যবস্থা নেই সেখানে, কারণ মক্কা বিজয় পর্যন্ত মক্কা কাফেরদের হাতে, সেখানে ওই রকম শিক্ষার মতো শিখার ব্যবস্থা, তারপরে প্রকাশ্য ইসলামের চর্চা করার ব্যবস্থা ছিল না, বা ওই রকম সুযোগ সুবিধাও ছিল না। দেখলো যে আমরা তো অনেক পিছিয়ে গেছি, এই ছেলেদের কথা শোনাই, স্ত্রীদের কথা শোনাই, তখন এদের ওপর গরম হওয়া শুরু করলো, স্ত্রীকে মারধর করবো, আমাদেরকে অনেক পিছিয়ে দিল, আগে যদি হিজরত করে চলে আসলাম আসতাম, তোমরা যদি মানা না করতে নিষেধ না করতে তাহলে কত না ভালো হইত। আল্লাহ পাক বলছেন যা হয়েছে হয়েছে, কতক স্ত্রী আছে, কতক স্বামী আছে, কতক ছেলে মেয়েরা আছে যারা শত্রু হবে, ফাহজারুহুম, সতর্ক সাবধান, আগামীতে আর এইরকম খবরদার করিও না, স্ত্রীদের অন্যায় কথা শুনিও না, স্বামীর অন্যায় কথা শুনিও না, ছেলে মেয়েদের অন্যায় কথা অবৈধ কথা শুনিও না, ওয়াইন তাফু, আর যা ঘটে গেছে তার ওপর ওয়াইন তাফু, তাদেরকে যদি কি কর মার্জনা করে দাও, মাফ করে দাও, তা আফু, আফুন থেকে মাফ করা শব্দটি ওখান থেকে এসেছে, আমরা যে বাংলায় বা উর্দুতে মাফ করা বলি, আফুন থেকে, আল্লাহ পাকের এক নাম হচ্ছে আফু, উপেক্ষা করো। দেখেন ভুল ত্রুটির ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র ভুল আর পাই পাই করে ধরা, পদে পদে ধরা, এটা ভালো কাজ নয়। মাঝে মাঝে সতর্ক করেন আম ভাবে যে দেখো কিছু ভুল ত্রুটি হচ্ছে, এই ভুল ত্রুটিগুলি যেন না হয়, এগুলি ব্যতিক্রম হচ্ছে, এই ব্যতিক্রমগুলি না হয়, এই যে অন্যায়গুলি হচ্ছে এগুলি না হয়, কিন্তু প্রত্যেকটি পদে পদে যদি ধরেন আর শক্ত করে ধরেন তো অশান্তি বিরাজ করবে বাড়িতে, স্বামী স্ত্রী জীবন অশান্তি বিরাজ করবে, ছেলে মেয়েদেরকে নিয়ে অশান্তি বিরাজ করবে, সব সময় শুধু আপনি বিড় বিড় বিড় বিড় করছেন, আর ও ছেলে মেয়েরাও আপনার থেকে দূরে দেখলে পালাতে চেষ্টা করে, তাই না, কিছু লোকের আছে না এরকম আর্মিদের মতো, আর্মিদের ভাষা হচ্ছে মুখের কোনো ভাষা নেই, তাই না, এটা হচ্ছে আর্মিদের ভাষা, তো এই ভাষা যদি ধরেন সব সময় তো কাজ হবে না, কিন্তু আবার অপরদিকে এত শিথিল গাফেল যে না না না ছেলেরা বড় হবে তখন শিখে নেবে, কিছু শেখাবার দরকার নেই, বড় হবে নিজে নিজেই শিখে নেবে, আমরাও নিজে শিখেছি ওরাও নিজে শিখে নেবে, এই স্ত্রী এখন বয়স অল্প আছে, এখন 18 বছর 20 বছর বয়স, এখন বয়স অল্প আছে সেই জন্য ঠিক হয়ে যাবে, 25-30 বছর ছেলে মেয়ে ছেলে মেয়ের মা হবে তখন সবকিছু ঠিক করে নেবে শিখে নেবে, তাহলে সর্বনাশ হবে। মা আমাদের মুসলিম সমাজের অবস্থা এরকম হয়, কিছু লোকের একবারে এমন শক্ত হয়ে গেছে যে সর্বনাশ করে দিচ্ছে, আপোষে মহব্বত নেই, স্বামী স্ত্রী জীবনে ভালোবাসা নেই, ছেলে মেয়েদের সাথে বাবা মা মায়ের মিল মহব্বত নেই, এই অবস্থা হয়েছে, আর না হলে একেবারে ছেড়ে দিচ্ছে, যা যা হবে আল্লাহ তকদিরে থাকলে হয়ে যাবে, ভাগ্যে যদি থাকে তো ওই রকম ছাড়লে হবে না, লাঠির ধমকও রাখতে হবে, ভয়ও দেখাতে হবে, ভয় ভীতিও যেন থাকে আর ভালোবাসা যেন থাকে, ভালোবাসার সময় ভালোবাসা থাকবে এবং ভয় ভীতি থাকাবার সময় ভয় ভীতিও যেন থাকে। তো আল্লাহ পাক বলছেন যে উপেক্ষা করবে, অনেক ক্ষেত্রে উপেক্ষা করতে হবে, ভুল ত্রুটি হচ্ছে ঠিক আছে সতর্ক করে উপেক্ষা করো, ওয়াতাগফিরু এবং মার্জনা যদি করো, ফাইন্নাল্লাহ গাফুর রাহিম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গাফুর, মার্জনাকারী এবং দয়াবান, ইন্নামা আমওয়ালুকুম আউলাদুকুম ফিতনা, তারপর আল্লাহ বলছে নিশ্চয় তোমাদের ধন সম্পদ আর তোমাদের সন্তান সন্ততি ছেলে মেয়েরা ফিতনার কারণ, পরীক্ষার কারণ, পরীক্ষার কারণ, অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন গাফেল না করে দেয় আমওয়ালুকুম তোমাদের ধন সম্পদ ওয়া আউলাদুকুম তোমাদের সন্তান সন্ততি আন যিকরিল্লাহ আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর দিন থেকে, ফরজ ওয়াজিব থেকে গাফেল না করে দেয়, হারাম নাজায়েজ কাজে বাধ্য না করে দেয়, ওয়া মাইয়া ফালযালিকা, কেউ যদি এইরকম কাজ করে যে তাদের ধন সম্পদের কারণে, টাকা পয়সার কারণে, হিসাব নিকাশের কারণে, আর ব্যবসা বাণিজ্যের কারণে, জমি জায়গা চাষাবাদের কারণে, মেহনতের কারণে, আর ডিউটির কারণে রোজা রাখে না, নামাজ পড়তে পাই না, সময় পাই না, খুব ব্যস্ত থাকি। অমাইয়া ফালে যা লেখা, যারা এরকম কাজ করে, ফাউলাইকা হুমুল খাসিরুন।